الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. এই আয়াত জলজলা অনেকেই আমাদের মুখস্থ হয়েছে, একে বলা হয় জলজলা, তো জলজলার নাম আল্লাহ বলছেন ইয়া জুনজিলাতিল আরযু জিলজালাহা, যখন জমিকে কাঁপানোর মতো কাঁপানো হবে, সেদিন জমি তার সংবাদ বলে দিবে, কেউ কিছু গোপন রাখতে পারবে না। আমরা ক্যামেরাকে ভয় করি, এবারে ইশারা কেটে দিলে 6000 রিয়াল, আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিকে এই ক্যামেরা বানিয়ে দিয়েছেন, ওইটাকে আমরা ভয় করছি না। ইন্না লিল্লাহ, জমি ক্যামেরা, ওয়া আখরাজাতিল আরযু আসকালহা, জমি তার বোঝাবে করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এর কি হলো, ইয়াউমা ইযিন তুহাদদিসু আখবারাহা, জমি তার সংবাদ বলে দিবে। কেন বলবে, বি আন্না রাব্বাকা আওহালা, তোমার রব তাকে বলেছেন বলার জন্য, তার কাছে সব মজুদ, সব সেভ করা আছে, এমন ভাবে সেভ যে এটা কখনো বিলুপ্ত হবে না। সুবহানাল্লাহ, আপনার ক্যামেরা, আপনার কম্পিউটার, আপনার মোবাইল সেভ করে রাখলে অনেক সময় ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু এই ক্যামেরা কখনো ডিলিট হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ কর। আমিন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন মানুষেরা বিভিন্ন দলে মানুষদেরকে বিভক্ত করা হবে, বিভিন্ন ভাগ ভাগ করে বিভক্ত করা হবে, তাদেরকে দেখানো হবে তাদের আমল কি কি করেছে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, অতএব যে কেউ অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে, আর যে কেউ অনুপরিমাণ খারাপ কাজ করবে সেও তা দেখবে। ভাইয়েরা, আমাদের আকীদা কিয়ামতের দিন আছে, আছে কিনা? জিব্রিল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে বলুন ঈমান কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি। সহিহ মুসলিমের হাদিস। তুমি ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে আল্লাহর ফেরেশতাদের উপর, ঈমান আনবে আল্লাহর কিতাবসমূহের উপর, ঈমান আনবে আল্লাহর রাসূলদের উপর, ঈমান আনবে আখিরাতের দিনের উপর, আর ঈমান আনবে ভালো মন্দ তাকদীরের উপর। একদিন আমাদের সকলকে উঠতে হবে, মারা যাওয়ার পরে এই জিন্দেগি শেষ না, আমাদের আসল জিন্দেগি আছে, ওইটা হচ্ছে কোনটা, কিয়ামতের দিন, আখিরাতের দিন। তাই দেখে আখিরাতের দিনের দিন সম্পর্কে কিয়ামতের দিন সূর্য সৃষ্টির একদম কাছে চলে আসবে, এমনকি এক মাইল দূরত্বে চলে আসবে, সুবহানাল্লাহ, একদম কাছে। فَيَكُونُ النَّاسُ عَلَى قَدْرِ أَعْمَالِهِمْ فِي الْعَرَضِ, তখন মানুষের আমল হিসাবে তাদের শরীর থেকে ঘাম বের হতে থাকবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমল অনুযায়ী। فَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى كَعْبَيْهِ, কারো ঘাম পায়ের ঠাকুর পর্যন্ত আসবে, وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى رُكْبَتَيْهِ, কারো ঘাম আসবে হাঁটু পর্যন্ত, ومنهم من يكون الى حقوي, আরো ঘাম আসবে একদম কোমর পর্যন্ত, যেখানে আমরা লুঙ্গি বাঁধি, ومنهم من يلجمه العرق الجاما কারো এরকম অবস্থা হবে নাকের ডগা পর্যন্ত আসবে লিজাম লা ইলাহা ইল্লাল্লাহ আরক আরকে সাঁতার কাটবে তখন ওয়াসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি ইলা ফি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদম এখান মুখ পর্যন্ত চলে আসবে বলেন তো সেদিন আমাদের কাছে কে থাকবে কোন বাবা থাকবে দাদা থাকবে পীর থাকবে ফকির থাকবে আপনার ভাই থাকবে আপনার মা থাকবে আপনার বাপ থাকবে আপনাকে সাহায্য করতে পারবে তো সেটা ভিন্ন কথা এক পর্যায়ে আছে তো ওই দিনকে আমাদের ভয় রক্ষা করা দরকার স্মরণ করা উচিত দুনিয়াতে আমরা কিছু করে যেন যাই আখেরাতের জন্য বলেন ইনশাআল্লাহ ভাই আমার আখেরাতের কথা অবশ্য অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে আখেরাত হলো আসল জিন্দেগি আমাল লযীনা শাকু ফা ফিন নার লাহুম ফিহা যাফির ওয়া শাহীক খালিদিনা ফিহা মা দামাতি আস-সামাওয়াত ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইয়ুরীদ যারা হুদ বলা তারা জাহান্নামে থাকবে আস্তাগফিরুল্লাহ ওখানে চিরকাল থাকবে এই আয়াতগুলি অর্থ করছি না সামনে ওয়াম্মাল লযীনা সুঈদু ফা ফিল জান্নাহ খালিদিনা ফিহা বল আলহামদুলিল্লাহ যারা সৌভাগ্যবান তারা জান্নাতে থাকবে আতুল চিরকাল যাদের ঈমান মজবুত হবে যাদের আখলাক মজবুত হবে আমল মজবুত হবে আকীদা ঠিক হবে আর এই অবস্থায় যদি তারা মারা যায় তাহলে তারা কাল কিয়ামতের দিন জান্নাত লাভ করবে ইনশাআল্লাহ তাওশ অবশ্যই আমাদের আকীদা ঠিক করতে হবে আমরা যেন শিরক থেকে দূরে থাকি সব রকমের শিরক থেকে আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া ইয়াদউ লিল্লাহি জিদ্দান দাখাল যদি কেউ এমন অবস্থায় মারা যায় যখন সে আল্লাহ ছাড়া আরেকজনকে ডাকে তাহলে সে যাবে কোথায় জাহান্নামে সব সময় আমাদের ভিতরে থাকবে আখিরাতের ভয় আমার আখিরাত তো আমার শুরু হয়ে যাবে মৃত্যুর পর থেকে ভাই কুল নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেকেই মৃত্যুর সাদা সাধন করতে হবে কি না কবরের জিন্দেগি শুরু হয়ে গেছে আউয়ালু মানাজিল আখিরাহ আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবরের জিন্দেগি তো আমি যাই করি না কেন আমাকে ভয় রাখতে হবে আল্লাহ আর আখিরাতকে স্মরণ করতে হবে একদিন আমাকে যেতে হবে আমি দুনিয়া ছেড়ে চলে যাব কোন সময় আমার মৌত আসবে বলতে পারি না তাই সেই মৌতের কথা স্মরণ করব বেশি করে আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিহি লাযযা তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্ট করি সেই মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করো সবসময় স্মরণ থাকবেন স্মরণ রাখলে আমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচব হারাম থেকে বাঁচব কবিরা গুনাহ থেকে বাঁচব চুগলি থেকে বাঁচব জিনা থেকে বাঁচব সুদখুরি থেকে বাঁচব ঘুষখুরি থেকে বাঁচব অন্যের মাল আত্মসাত থেকে বাঁচব যদি আমার মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ হয় কারণ আমি যখন দেখবো কিছুই নাই মুত পরে এইসব কেন করলাম হারাম কামাই করি কি ফায়দা হবে আমার যখন আমার এরকম স্মরণ হবে তখন আমি এইসব নাফরমানি থেকে আমি বাঁচবো তাই আমাদের সকলকেই আখিরাতের দিনের কথা স্মরণ করা দরকার মৌতকে বারবার স্মরণ করা দরকার আল্লাহ আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করুন আমিন আল্লাহর নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন যেসব কাজ করলে আমল করলে আল্লাহ আমাদের প্রতি রাজি আর খুশি হন সেসব কাজ আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন